تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر، ومن يكن الشيطان له قليلا فساء قليلا. وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر، وأنفقوا مما رزقهم الله، وكان الله بهم عليما. درود ابراهيم قربوا. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাকের দেওয়া তৌফিকে, যে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ঈশার নামাজের পর তার ঘরে বসে তার আসমানি কিতাব, যে কিতাব হাদিসের ভাষায় বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে নিয়ে বান্দার সাথে মানুষের যে ভয়ানক দিনটা খাটি, অন্ধকার কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই তিনটা ঘাটিতে বান্দার সাথে থেকে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, সেই কোরআনে কেরিমের সংস্পর্শে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। নিসা 38 এবং 39 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আয়াত দুটির তর্জমা, আর যারা তাদের মাল আল্লাহর রাস্তায় খরচ করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহর উপর আখেরাতের উপর ইমান আনে না, এবং যাদের শয়তান বন্ধু হয়ে যায় তাদের সাথী, এই বন্ধু কতই না নিকৃষ্টতম বন্ধু। আর আল্লাহ তাআলা ভালোবাসেন না যারা মানুষদেরকে দেখানোর জন্য দান করে, আখেরাতের প্রতি আল্লাহর প্রতি ইমান আনে না, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এদের কি অসুবিধা হতো যদি এরা আল্লাহর প্রতি ইমান আনত, আখেরাতের প্রতি ইমান আনত, আর আল্লাহ তাআলা যে সম্পদ তাদেরকে দান করেছেন সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করত। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ভালোভাবেই জানেন। এই গেল দুইটি আয়াতের তর্জমা। আয়াতের সম্পর্ক পূর্বের আয়াতের সাথে, পূর্বের আলোচনা ছিল যে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বাপ মার আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার সাথে শিরক না করা, বাপ মার আনুগত্য করা, অসহায়ীদেরকে সাহায্য করা ইত্যাদি আদেশ করেছিলেন। আদেশ করার শেষে বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যে আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারী গর্ব করে এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন না? যারা তাদের মালের ব্যাপারে বখিলি করে, কার্পণ্য করে এবং আরেকজনকে বখিলি করার আদেশ করে, যেটা গত সপ্তাহে ছিল। আজকের যাচ্ছে আল্লাহ তাআলা আর কাদেরকে ভালোবাসেন না? যারা তাদের মাল ব্যয় করে বটে, ঠিক আছে, কিন্তু মানুষকে দেখানোর জন্য, বাস্তবিক অর্থে আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ঈমান আনে না। আর শয়তান যাদের বন্ধু হয়ে যায়, এদের এই বন্ধু বড় নিকৃষ্ট বন্ধু, খারাপ বন্ধু। যদি এদের কি অসুবিধা হতো, এরা যদি আল্লাহর প্রতি ঈমান আনত, আখেরাতের প্রতি ঈমান আনত, আর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করত, তাহলে তো এদের লাভবান হতো এরা। এরপরে আল্লাহ তাআলা বলেন যে এদের ব্যাপারে আল্লাহ তাআলা ভালোভাবেই জানে। ইবাদত, মানুষ আমরা যে যা কিছু করি না কেন, সেটা হয় দুনিয়ার জন্য করি, না হলে আখেরাতের জন্য করি। সাধারণত বুদ্ধিমান মানুষ এই দুইটা কাজের কোনো একটা কাজ, দুনিয়াটাও আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম, হালাল রিজিক উপার্জন করা, বিবি বাচ্চা পালা, সংসার করা, আল্লাহ তাআলার হুকুম, এটাও আল্লাহর হুকুম মোতাবেক করলে এটাও বান্দা সওয়াব পায়। আর দ্বিতীয় হলো যেটাকে আমরা ইবাদত মনে করে করি, নামাজ পড়তে আসছি, দুনিয়ার কিছু না, ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দান সৎকা করে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই ইবাদত নামক বান্দা যা কিছু করে, এই ইবাদতের মধ্যে মূল শক্তি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে সমস্ত ব্যক্তিদেরকে ধিক্কার দিয়েছেন, লাঞ্ছনা দিয়েছেন, ভৎসনা দিয়েছেন, এদের মধ্যে অধিকাংশই যারা আল্লাহর জন্য ইবাদত না করে মানুষকে দেখানোর জন্য করে। ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুন লিল মুসাল্লিন, নামাজে কি আল্লাহ তাআলা বলতেছেন ধ্বংস, বরবাদী, ওয়ায়ে বর্ষণা, তার জন্য যে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। তাহলে মূল ইবাদতের ক্রিয়া শক্তিটাই হলো, ইবাদতের মূল জিনিসটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা। ইবাদতের মধ্যে উপরের আলোচনা গিয়েছিল এতিমকে সাহায্য করা, অসহায়দেরকে সাহায্য করা, তারপরে আসলে যে সাহায্য করতে পারে না কারা, যারা দাম্ভিক, আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, দ্বিতীয় পর্যায়ে কারা, যারা বখিল, তৃতীয় পর্যায়ে কারা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন না, তারা হলো যারা দান করে বটে কিন্তু মানুষকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না। আগের উপরে বলা গেল যারা দান করেই না, দাম্ভিক আর বখিল, তৃতীয় পর্যায়ে আসতেছে দান করে বটে, ঠিক আছে, কিন্তু মানুষকে দেখানোর জন্য। সাহাবায়ে কেরামের দান এত বেশি কেন? অনেক সময় মানুষের প্রশ্ন হইতে পারে যে কোরআন হাদিসে সাহাবায়ে কেরামের এত মর্যাদা কেন? অনেকগুলো মর্যাদার একটা মর্যাদা হলো সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের দান সদকা নির্ভেজাল ছিল, নির্ভেজাল ছিল। ইসলামের একটা যুদ্ধের নাম আছে তাবুক যুদ্ধ, তাবুক বড় অভাবের সময় হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে চাঁদা করেন না, চাঁদা করতেন না। ইসলাম ধর্ম মানুষকে সাহায্য, দিনের কাজে উৎসাহ দেয়, আর একজনের দানটা উপযুক্ত খাতে লাগুক, এটা ইসলাম চায়। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইলেন, সাহাবায়ে কেরাম সবাই চাঁদা দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে মাল সামানা বেশি ছিল, তখন উনি ওনার সামান আর মালের অর্ধেক নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সবাই যার যার মাল এনে এনে রাখতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল কম বেশি না, কিছুই না, একপাশে দেখে চার চার সবাই একসাথে বসতেছে মাল দেখে দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল দেখতেছেন কে কত মাল আনতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল অনেক বেশি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল কম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আল্লাহ রাসূল জানতেন আবু বকর বাড়িতে কিছু নাই, বাড়িতে কিছুই নাই, তখন ওর আব্বা জীবিত ছিলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, মা ভিন্ন বাপ এক। আসমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মাল নিয়ে আসেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসমাকে বলেছেন, আসমা, তোমার দাদা যদি জিজ্ঞেস করে তোমার দাদাকে বলো আব্বা অনেক কিছু রেখে গেছে, ঘরে কিছুই রাখিনি, সব আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেছে, কিন্তু নিয়ে যেয়ে কিছু বলেন নাই, সামান্য এক রেখে এক পাশে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, বাসায় কি রেখে আসত, বাসায় কি রেখে আসত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আগে জিজ্ঞেস করতেন কি পরিমাণ আনছো, সব নিয়ে আস, তা বাসায় কি রেখে আসত, তা বাসায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি রেখে আসত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওনারা তো এত ত্যাগ স্বীকার করেননি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে চেয়েছেন, কিন্তু প্রত্যেকবারই হেরে গেছে, প্রত্যেকবারই হেরে গেছে। সাহাবায়ে কেরামের দাম এই জন্য যে সাহাবায়ে কেরামের ঈমান নির্ভেজাল, সাহাবায়ে কেরামের শিক্ষাটাই এমন ছিল যে দুনিয়া আমাদের উদ্দেশ্য না, দুনিয়ার জন্য কিছু করবো না, সবকিছু করবো আল্লাহর জন্য। সাহাবীর ছাত্র তাবেঈ সাহাবায়ে নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেহ মাদায়েন বলা হয়, মাদায়েন শহর যার হাতে জয় হয়েছিল, মাদায়েন শহর জয় হওয়ার পরে তিন দিন অবস্থান করতেছিলেন, দ্বিতীয় দিনের দিন মাদায়েনের এক সাধারণ ব্যক্তি, সাহাবি না, সাহাবির পরের স্তরের, চাদরের নিচে বড় হেলমেটের মতো বাচ্চার মুকুট, মাদায়েন শহরের বাচ্চার মুকুট মণি মুক্তা দিয়ে খচিত, যার একটা পাথর বিক্রি করলে ওই ব্যক্তির জীবন চলে যাবে, এমন দামি জিনিস এসে এনে সাহাবা নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে জমা দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, যে এত দামি জিনিস আপনি ফেরত দিলেন, আপনার নাম কি? আমরা তো দান করার আগে নাম লেখাই, নামের ভিতরে বানানের ভুল হলে সমস্যা হবে, মসজিদ মাথায় দান করবে হাজি সাহেব না না যদি লেখা না হয়, হাজি সাহেবের কাছে বানানটা ঠিক হয়নি, শামসুল হক উনি তালিবাস দিয়ে রাখে, লেখক দন্তেস দিয়ে লিখছে, আগে সেটা সংশোধন করা হবে। হ্যাঁ, কিছু বান্দা আছে আলহামদুলিল্লাহ যারা, হ্যাঁ রসিদ নিতে হবে অবশ্যই, কিন্তু রসিদ মূল উদ্দেশ্য না, নেওয়ার পরে আমি ছেড়ে ফেলে দিই, রসিদ ছাড়া দিব না, হিসাব শয়তান সকলের সাথে আছে, কিন্তু রসিদ আমার মূল উদ্দেশ্য না, এন্ট্রি হওয়া উদ্দেশ্য। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন লোকটার কাছে, যে আপনার নাম কি? তখন উত্তর দিলেন, যে আমিরুল মুমিনিন, আমি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জমা দিয়েছি এত বড় সম্পদ, সে আল্লাহ তাআলা আমার নাম জানেন, অর্থাৎ আপনি যে আমার নাম জেনে পরবর্তীতে আমাকে ভাতা দিবেন, মানুষের সামনে বলবেন, এটা আমার দরকার না, আমি আল্লাহর জন্য বলছি আল্লাহ তাআলা আমার নাম জানে। কত বড় ইখলাস এদের মধ্যে ছিল, দুনিয়ার কোনো কিছু এদের মধ্যে ছিল না। আমাদের ভারতবর্ষে ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, আল্লাহ রসুলের বংশধর, দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস এবং মসজিদে নববীর পাশে বসে বারো বছর বখারি শরীফ পড়াইছেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী আমাদের দেশে আসতেন, আল্লাহ রসুলের বংশধর। একবার এক জায়গা বয়ান করতেছে অনেক মানুষ, ওনার সাথে আলিগড়ের ইউনিভার্সিটির একজন আলেমের একটা দ্বন্দ্ব ছিল, সে আলিগড় ইউনিভার্সিটির আলেম বলেন যে হোসাইন আহমদ মাদানি এত বড় আলেম না, এত কিছু জানে না, আর উনি কিছু বলতেন, উনি চুপ করে থাকতেন, উনি বয়ান করতেছেন ভরা মজলিস। ওই আলিগড়ের ওই আলেম সাহেব উনিও জানতেন যে বয়ান হবে, উনি বয়ান শোনার জন্য আসতেন সামনে। হোসাইন আহমদ মাদানির রহমতুল্লাহ আশপাশের মানে সাগরেদের স্তরে যারা ছিলেন তারা মনে মনে করছে আজকে হুজুর এত সুন্দর বয়ান করতেছে, আজকে আলিগড়ের এই আলেম বুঝবে যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির যোগ্যতা কত, কত বড় এলেম ওনার, কত বড় বুজুর্গ উনি। এই চিন্তা ওনাদের মনে আসতেছে মাত্র, এমন সময় হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী ওই আলেমকে এসে দেখলেন যে বসছে, এসে বসে পড়ছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী আলোচনার মাঝখানে ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে বয়ান শেষ করে দিলেন। আশ্চর্য, আশপাশের আলেম নবজুর বয়ান তো এখন করার দরকার ছিল না, আমার বয়ান সে আরেকজনকে উঠাই দেন। এর পরবর্তীতে ওনাকে বলতেছে হুজুর আপনার বয়ান যেভাবে উঠছিল এটাই তো ছিল বয়ানের সময়, ওই লোক তো আপনাকে চিনত, জানতো আমাদেরকে, জানতো যে আমরা কি, আপনার যোগ্যতা কতটুকু। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলেন যে আমি তো এই জন্যই বয়ান বন্ধ করে দিয়েছি, আমার বয়ানের ভিতরে বয়ান চলতেছিল কিন্তু ওই ব্যক্তিকে দেখে আমার ভিতরে ভাব আসছিল যে আজকে এই ব্যক্তি আমার বয়ান শুনবে এবং আমাকে চিনবে জানবে, আমার আল্লাহর থেকে চিন্তা পাচ্ছি, এই ব্যক্তির থেকে চলে আসছে চিন্তা, আমি সাথে সাথে বয়ান বন্ধ করে দিয়েছি। বুজুর্গ কাকে বলে? শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী দিল্লির শাহি মসজিদের খতিব ছিলেন, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী বালাকোটে যিনি শহীদ হয়েছিলেন, বিবাহের আগে উনি ওনার শিষ্যের থেকে খেলাফত পেয়েছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলীর দিল্লির জামে মসজিদে বয়ান করবেন, এলান হয়েছে, বয়ান হয়েছে, বয়ান শেষ, এলাকার মানুষ সবাই চলে গেছে বয়ান শেষে। এলাকার দূর থেকে একজন গ্রাম্য মুরব্বী খুব দৌড়াতে দৌড়াতে এসে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী নিজেকেই জিজ্ঞেস করছেন যে মৌলবী ইসমাইলের বয়ান হওয়ার কথা ছিল সেটা কি হয়ে গেছে? উনি চিনতেন না ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলীকে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ ওনার আশা আগ্রহ আবেগ দেখে বলছেন না হোক বসেন, হবে বসেন বসেন। দেড় ঘন্টার মতো বয়ান, ওই মুরব্বীকে বসে আবার শুরু থেকে শেষ পর্যন্ত আবার ওই দেড় ঘন্টার বারোটাকে শোনাইছে। এটা বলার উদ্দেশ্য না, আশপাশের মানুষ দেখে আশ্চর্য হয়েছে, বুঝুন আপনি একজনের উদ্দেশ্যে এত লম্বা সময় বয়ান করলেন। হুসাইন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী বলেন যে ভাই আগে বরাম মজলিসে যাকে উদ্দেশ্য করে বয়ান করেছিলাম আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে এই একজনকে সেই আল্লাহর উদ্দেশ্যেই বয়ান করেছি। বুজুর্গদের সব ক্ষেত্রে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সম্পদ পাহাড় পরিমাণ দান করলো এদের দুনিয়ার উদ্দেশ্য হয় না, আর সামান্য দান করলে কিছু হয় না। শয়তান মানুষের ইবাদত বন্দেগি বন্ধ করার জন্য আগে চেষ্টা করে, যখন বন্ধ করতে পারে না তখন ইবাদতের মধ্যে ভেজাল দেওয়ার চেষ্টা করে, আর যখন ভেজাল দিতে পারে না তখন নিয়তের মধ্যে ভেজাল দেওয়ার চেষ্টা করে। শয়তানের একটা হাতিয়ার, যখন নামাজের সময় হবে শয়তান আগে ঘুম পড়ানোর চেষ্টা করবে, ঘুম পড়াতে পারি নাই উঠাই ফেলছেন, উঠে গেছেন, উঠে আসতেছেন, জামাত ছোটানোর চেষ্টা করবে পারি নাই জামাত দরাই দেবে, জামাত দরাই দিলে এখন নামাজের আশপাশে থেকে থেকে আপনাকে অসহসা দুশ্চিন্তা দিয়ে বিভিন্ন চিন্তা দিয়ে নামাজের মধ্যে উদাসীন করার চেষ্টা করবে। বান্দা যত নেকামল করে এই নেকামলের যে শক্তি আল্লাহ তাআলা থেকে দেওয়া পাওয়া সওয়াব পাওয়ার উদ্দেশ্য ছিল তার, এগুলোর মধ্যে শয়তান ভেজাল ঢুকায় দুনিয়া সামনে দিয়ে। যদি দুনিয়া সামনে না থাকতো সাহাবা একরামের ইবাদত, সাহাবা একরামের দান সৎকা এখনের যুগের মানুষের চাইতে অনেক কম ছিল, এটা বাস্তব কথা, এটা বলাতে কোনো অসুবিধা নেই, কিন্তু স্বর্ণের এক টুকরা আর লোহার বড় এক চাক্কা দুইটা ওজন করলে এক না, দামের দিক থেকে এক না, ওজনে বিন্দু দামের দিক থেকে এক না। সাহাবা একরামের অল্প আমল ছিল কিন্তু তার মধ্যে নির্ভেজাল ছিল, দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না। আর অন্য মানুষের ইবাদত যদি পাহাড় সমানো হয় মানুষকে দেখানো যদি উদ্দেশ্য হয় এই ইবাদতের দাম আল্লাহর কাছে নেই, আল্লাহ তাআলা তৃতীয় শ্রেণীতে যাদেরকে ভালোবাসেন না, যারা আল্লাহর রাস্তায় দান করে কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্য না, দান করবে, আমি তো এক কথা অনেকবার বলছি, দান করবে মসজিদে ঠিক আছে, কিন্তু টাকার পরিমাণ উল্লেখ করে দিয়ে হুজুরের কাছে দোয়া চেয়ে এবং দোয়া না করলে পরবর্তী তার অ্যাকশন নিবে যে হুজুর 5,000 টাকা মসজিদে দান করলাম, দোয়া চাইছিলাম। আপনি কি 5,000 টাকা দিয়ে দোয়া কি করতে চান, খরিদ করতে চান, নাকি মানুষকে জানাতে চান, নাকি হুজুরকে জানাতে চান যে আপনি 5,000 টাকা দান করছেন? দোয়া অন্য সময় চায় টাকা 5,000 টাকা দান করছেন, দান বক্সে চলে গেছে, এন্টি হয়ে গেছে, এটা তো আর আরেকজনকে জানায় লাভ নেই, উদ্দেশ্য ভিন্ন, যে আমি যে 5,000 টাকা দান করছি। আর এক শ্রেণী মানুষের তো একটু ধন্যবাদ জাযাকাল্লাহ দিতে হয়, ইসলামও বলে এটা, কিন্তু এটা এটা না দিলে তো সে আবার অসন্তুষ্ট হয়, কিন্তু এটা যদি না দেওয়া যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু এটা না দিলে তো মানুষ আরো দান থেকে বিমুখ হয়ে যায়। উৎসাহ দেওয়ার জন্য দিতে হয়, কিন্তু সেটাও যদি তার ওইটাই উদ্দেশ্য হয় তাহলে দানে সব বান্দার অর্জন হয় না। এই জন্য হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকতিকাল আমালুল কলিল, তুমি তোমার আমলকে নির্ভেজাল করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 38 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, মানুষকে দেখানোর জন্য। একটা হাদিস আছে, হাদিসকে বলা হয় হাদিস কুদসি। বিজ্ঞানের এখন থিওরি হলো জিনিসটা যত সূক্ষ্ম হয় শক্তি তত বেশি হয়, জিনিস যত সূক্ষ্ম শক্তি তত বেশি। হোমি ওষুধের ন্যানো সিস্টেমে চলে আসছে, ঘন্টা মিনিট পাতে এখন আরো সেকেন্ডকে ভাগ করা যায়, কত কোটি ভাগ করা যায়, বিজ্ঞান এখন এদিকে চলে গেছে। শিক্ষিত ভাইরা বুঝবেন, এক সেকেন্ডকে কত কোটি ভাগ করা যায়। বিদ্যুতের গতি, কম্পিউটারের গতি, ল্যাপটপের গতি, ইলেকট্রনিক্স গতি কত বেশি হইতে পারে, সূক্ষ্ম জিনিসের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা যখন এই পাহাড় সৃষ্টি করলেন, বিভিন্ন জমিন যখন সৃষ্টি করার পর দুলতে ছিল, আল্লাহ তাআলা জমিনকে স্থির করলেন পাহাড় দিয়ে, পাহাড় দেওয়ার সাথে সাথে সৃষ্টি করার সাথে সাথে জমিন স্থির হয়ে গেল। ফেরেশতারা দেখে আশ্চর্য হল, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই পাহাড়ের চাইতে কি কোনো শক্তিশালী জিনিস আপনার আছে? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। কি? তা পাহাড়কে কেটে শেষ করে দেয় এমন জিনিস আছে, সেটা হলো লোহা। বিশাল বিশাল পাহাড় সৌদি আরবে দিয়ে দেখেন, 10 বছর আগে হতে গেছেন, এখন দিয়ে দেখবেন ওই পাহাড় নাই, বিল্ডিং নিস্তারা তিস্তারা বিল্ডিং হয়ে গেছে, এবং বিল্ডিং সমতল জায়গা থেকে করে নেয়, নিচের থেকে অনেক 2-3 তলা নিচেই করছে আন্ডারগ্রাউন্ড, কিসের দ্বারা করছে, এত শক্ত পাথর লোহা দ্বারা কাটছে। আল্লাহ তাআলা বলেন, না, এই পাহাড়কে দুর্বল করার মতো, কেটে ফেলার মতো, ভেঙে ফেলার মতো শক্তিশালী জিনিস হবে কি? লোহা। লোহার এত শক্তি পাহাড়কে ভেঙে ফেলে, ইটকে ভেঙে ফেলে, পাথরকে ভেঙে ফেলে, তাহা লোহার চাইতে কি কোনো শক্তিশালী জিনিস আছে? যে আছে, কি? লোহাকে গলিয়ে যায়, একবার পানির মতো মোমের মতো গলায় দেয়, সেটা হলো আগুন। আগুনের মধ্যে লোহা দিলে তো একবার মোমের মতো নরম হয়ে যায়, আগুনের এত শক্তি লোহাকে জ্বালায় দেয়। আগুনের এত শক্তি যদি হয় সবকিছু জ্বালিয়ে শেষ করে দেয়, আগুনের চাইতে কি শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ বলেন, হ্যাঁ আছে। সেটা কি? সেটা হলো পানি। আগুনের চাইতে বেশি শক্তিশালী জিনিস হলো পানি। আগুন দাউ দাউ করে জ্বলতেছে, পানি দিছে, আগুন ঠান্ডা হয়ে গেছে, পানির কত শক্তি। এই যে বন্যা হলো কয়েকদিন আগে, আমরা জানি শরীয়তপুরের 8-9 মাইল একেবার বিল্ডিং 3-4 তলা কোটি কোটি টাকার বিল্ডিং ভেঙে ফেলছে, দুনিয়ার কোনো শক্তি বাধা দিতে পারবে না। বন্যা হয়, বন্যা থেকে বিশাল জিনিসপত্র ভাসাই নিয়ে একটা তারা জায়গা নিয়ে চলে যাচ্ছে, কার শক্তি? পানিকে আল্লাহ তাআলা দিয়েছেন শক্তি। আগুনের চাইতে শক্তি বেশি হলো পানির, কারণ আগুনকে লিভাই দেয় পানিতে। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই পানির চাইতে কি শক্তিশালী জিনিস আছে? তাহা কি? বাতাস। এই পানিকে বাতাসে উড়াই নিয়ে যায়, আর বাষ্প করে নিয়ে যায়, স্রোতে নিয়ে যায়, ধাক্কায় নিয়ে যায় বাতাসে। যে আল্লাহ, আপনার এত বড় সৃষ্টি বাতাস, এর চাইতে কি শক্তিশালী জিনিস আছে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আছে। আমার কাছে এতটি বেশি শক্তিশালী জিনিস হলো, বান্দা ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না, ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না, এত গোপনে দান করছে, এই দানের শক্তি এর চাইতে আমার কাছে অনেক গুণে বেশি। হাদিস শরীফে আসছে, বান্দা যখন বিপদে পড়ে, অসুস্থ হয়, গোপনে দান করে দাও, গোপনে দান করো। এই দানের শক্তিতে আল্লাহ তাআলা তোমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবে। সে শক্তি কোত্থেকে আসলো? মানুষকে দেখানোর জন্য করি নাই, আল্লাহর জন্য করেছে। এই 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিন্দা, আল্লাহ তাআলা অপছন্দ, ভালোবাসেন না কাদেরকে? যারা মানুষকে দেখানোর জন্য দান করে। এই চিন্তা আমাদের কারণ না থাকা চাই। দ্বিতীয় অংশ, ওমাই ইয়াকুনি শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। শয়তান যার বন্ধু হয়, করিন অন্তরঙ্গ বন্ধু, সবসময় লেগে থাকে। ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরাতুল যুখরুফে আল্লাহ তাআলা বলতেছেন 25 নম্বর পারায় যে শয়তান যার অন্তরঙ্গ বন্ধু হয়, তার এই বন্ধুটা বড় মারাত্মক বন্ধু, বড় খারাপ বন্ধু। মানুষের সাথে দুইটা জিনিস সবসময় থাকে। মানুষের শরীরের গোপন দুইটা অঙ্গ আছে, পাঁচটা অঙ্গ গোপন, তার মধ্যে দুইটা অঙ্গ আমরা বুঝবো সহজে। একটা হলো কল, আর একটা হলো নফস, আর বিশব্দ দুইটাই। নফসকে বলা হয় কু আত্মা, আর কল্পের অপর নাম রুহ বলা হয়, বিভিন্ন নাম। নফস এক জিনিস, কল আর এক জিনিস, দুইটা এক জিনিস না। কল্পের সম্পর্ক হলো ফেরেশতার সাথে, আর নফসের সম্পর্ক হলো শয়তানের সাথে, দাড়িপাল্লার মতো। মানুষ যখন ইবাদত বন্দেগী করতে করতে করতে করতে অনেক নেককার পরেজগার হয়ে যায়, তখন তার কল্প রুহ শক্তিশালী হয়ে যায়। শক্তিশালী হয়ে গেলে কল্পের সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে, এই ফেরেশতা এই ব্যক্তিকে বিভিন্ন কাজে সাহায্য করতে থাকে। এই ব্যক্তিকে সবসময় ভালো বুদ্ধি দিতে থাকে, এই ব্যক্তির মাথায় কখনো খারাপ বুদ্ধি আসে না। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গরা যারা গুনাহ করে না, যারা গুনাহ করে না, এদের মাথায় যে চিন্তাগুলো আছে, এই চিন্তাগুলো আল্লাহর পক্ষ থেকে ইলহামের মতো। মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এর কিতাব আছে, হানফি রহমতুল্লাহ আলাইহি লিখিত ইফাদতে ইয়াউমিয়া, মারিফে গাঙ্গুহি কিতাবটার নাম। মারিফে গাঙ্গুহিতে গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হানফি রহমতুল্লাহ আলাইহিকে বলতেন যে আশরাফ আলী, আমার মাথায় যে চিন্তা আসে না কেন, দেখি এর শেষ ফল ভালো আলহামদুলিল্লাহ। কারণ এই সমস্ত নেক বান্দাদের পক্ষ থেকে যে চিন্তা, যে কাজটা আসে, সে কাজটা ফেরেশতার সাহায্যের মাধ্যমে আসে। সে নেককার হতে হতে ফেরেশতা তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়, বন্ধু তাকে সাহায্য করে। দ্বিতীয় জিনিসটা হলো মানুষের শরীরের মধ্যে থাকে, এটা হলো নফস। নফসকে আমরা বাংলা ভাষা বলে কু আত্মা, মানুষকে সবসময় খারাপ কাজের দিকে উচকায় দেয় নফস। কল্প শক্তিশালী হয় ইবাদতের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে, কু আত্মাকে দমন করার মাধ্যমে কল্প শক্তিশালী হয়। কল্প যখন শক্তিশালী হয়, তখন ফেরেশতা বান্দাকে সাহায্য করে। আর নফস যখন শক্তিশালী হয়, নফস শক্তিশালী হয় কিভাবে, গোনা করতে করতে। গোনা করতে করতে করতে বান্দার নফসে এত মোটা হয়ে যায়, এত ফুলে, তখন কল্পটা দুর্বল হয়ে যায়, দাড়িপাল্লার মতো, একটা উঁচালে আরেকটা নিচে নামে। নফস যখন শক্তিশালী হয়ে যায়, কু আত্মা যখন শক্তিশালী হয়ে যায়, তখন শয়তান তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। শয়তান তাকে সবসময় তার সাথে থাকে, তাকে সবসময় খারাপ বুদ্ধি দেয়। দেখবেন সমাজে এক শ্রেণী মানুষ, তার সবসময় গোনা করে, তার মাথায় যত চিন্তা সব খারাপ চিন্তা, ভালো চিন্তাদের থেকে পাওয়া যাবে না। আবার এমন কিছু মানুষ পাওয়া যাবে আপনার শত্রু, কিন্তু তার সাথে আপনি বুদ্ধি নেবেন, সে আপনাকে ভালো বুদ্ধি দেবে। কারণ তার থেকে যেটা বের হচ্ছে, ফেরেশতার মাধ্যমে বের হচ্ছে, কল্পের থেকে বের হচ্ছে, এটা ভালো। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন ওয়ামা ইয়াকুনি শাইতানু লাহু করিনান, শয়তান যার বন্ধু হয়, অন্তরঙ্গ বন্ধু হয়, এই বন্ধুটা খুব বেশি মারাত্মক খারাপ বন্ধু। কখন হয়? বান্দা গুনাহ করতে করতে, এমনও আছে যখন মানুষটা গুনাহ করতে করতে খুব বেশি বেপরোয়া হয়ে যায়, শয়তান তাকে ছেড়ে যায়, যা এর কাছে আর আমার যাওয়ার দরকার নাই, সে আমার কাজ অটোমেটিক ভাবে করবে। একটা ছেলে মনে করেন দুষ্টামি করে, যে কোনো খারাপ জিনিস খায়, নেশা খায়, যে কোনো নেশায় সে অভ্যস্ত, নেশা করে, নেশা করতে করতে এমন হয়ে যায় সে যার থেকে নেশা শিখছিল তারে আর লাগে না, সে নিজে নিজে এখন সব কিছু করতে পারে। তা বান্দা যে গুণাগুলো করে, এই গুণাগুলো করে শয়তানের উস্কানি দিয়ে, করতে করতে এমন অভ্যস্ত হয়ে যায় শয়তান আর লাগে না, সে নিজে নিজে এখন কি করতে পারে, সমস্ত কাজ করতে পারে, শয়তান তাকে ছেড়ে দিয়ে আরেকটার কাছে যায়, যার আপনার জড়িয়ে গেল। শয়তান যে মানুষটার খারাপ, যে মানুষটার সঙ্গী হয়, এই সঙ্গীটা খুব খারাপ সঙ্গী। আল্লাহ তাআলা আগে এত ইবাদতের কথা, এত আদেশের কথা, এত কিছু বলার পরে বলতেছে, বান্দা তুমি এই সমস্ত ইবাদত ছেড়ে দিয়ে গুনাহ করে শয়তানকে তোমার বন্ধু বানায় আবার। শয়তান তোমার বন্ধু হলে তোমার এই বন্ধুটা খুব খারাপ বন্ধু। শয়তান সবসময় মানুষের পিছনে লেগে থাকে। আম্মাদার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে, স্বামী স্ত্রীর মাঝে তো অভিমান হয় বিভিন্ন সময়। আম্মাদার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে আল্লাহ রাসূলের একটা বিষয় নিয়ে অভিমান, স্বামী স্ত্রী যেটা মান অভিমান, আল্লাহ রাসূল বললেন, আয়েশা তোমার শয়তান আসছে তোমার গাড়ি। আল্লাহ রাসূল, শয়তান আমাদের গাড়ি আছে? তা শয়তান সবার গাড়ি আছে, প্রত্যেক মুসলমানের সাথে শয়তান থাকে। আম্মাজান জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল আপনার সাথেও কি শয়তান থাকে? স্বামী স্ত্রী জিজ্ঞাসা হইতে পারে। আল্লাহ রসুল, হ্যাঁ আমার সাথে থাকে, ওয়ালাকিন্নাহু আসলামা, কিন্তু সে আমার কাছে সারেন্ডার করছে। একটা অর্থ, আরেকটা অর্থ হলো সে আমার কাছে ইসলাম গ্রহণ করছে, আমার কাছে নত হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা মানুষের রক্তের মধ্যে শয়তান ঢুকে ঢুকে মানুষকে উস্কায় গোনার কারণে। রাস্তাতে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, দশজন পুরুষ হাইটে গিয়ে ওইদিকে আমার চোখ যাবে না, আমার মনও যাবে না, কিন্তু একটা সুন্দরী মেয়ে গেলেই আমার মনও যাবে, চোখও যাবে, সবকিছু যাইতে মনে যাবে ওইদিকে। কে দেখে? শয়তান দেয় উস্কায়। শয়তান মানুষের রক্তের ভিতরে ঢুকে ঢুকে এই খারাপ কাজের দিকে উস্কায় দেয়। প্রত্যেক ব্যক্তির সাথে আসে, যখনই মানুষের মনে কোনো খারাপ চিন্তা আসে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইত্যাদি দোয়া পড়লে শয়তান চলে যায়। রাতে যখন মানুষ ঘুমায়, হাদিসে আছে, তখন শয়তান মানুষের মাথার কাছে তিনটা গিট্টি দেয়। হাদিসে এমন তিনটা গিট্টি দেয়, নাম ঘুমাও, আর লাইলু তাওয়িল, রাত অনেক লম্বা, এভাবে শয়তানের মন্ত্র পড়ে পড়ে তিনটা গিট্টি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সকালে ভোরে ঘুম থেকে ওঠে দোয়া পড়ে, একটা গিট্টি খুলে যায়, ওযু করে, দ্বিতীয় আরেকটা মন্ত্র দিয়ে রাখছে, এই মন্ত্রটা খুলে যায়, তিন নাম্বার উজু করার পরে নামাজ পড়ে, তৃতীয় নাম্বার গিট্টিটাও খুলে যায়, এখন সে সকালে উদ্যমী হয়ে উৎসাহিত হয়ে সে তার কাজে বের হয়। কারণ শয়তান তার পিছনে লাগলো, শয়তান পারি নাই, সে জয়ী হয়ে গেছে। এই জন্য দেখবেন যারা ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়, এদের দেখবেন শরীর কত চাঙ্গা, আর রাত্রে ঘুমাইছে দশটা এগারোটার সময়, আটটা বাজছে তারপরও ঘুম ভাঙে না, চোখ দুলতে দুলতে কোনো মতে শার্ট প্যান্টটা পরে মুখ ধুয়ে অফিসে দৌড়াচ্ছে, চোখ টলে আর অফিসে দৌড়ায় যায়, লাল চা খাওয়া ছাড়া, চা খাওয়া ছাড়া অফিসে কাজে এনার্জি আসে না, শয়তান এখনো গাড়ির উপর সওয়ার হয়ে গেছে। এই জন্য আমি বলি, সকাল দশটা বাজলে আটটা বাজলে একজন মানুষের তাহাজ্জুদ হয়ে যাচ্ছে, তেরা তসবিহ জিকির হয়ে যাচ্ছে, তেলাওয়াত হয়ে যাচ্ছে, তিন তসবিহ আদায় হয়ে যাচ্ছে, হাঁটা হয়ে যাচ্ছে, তেলাওয়াত হয়ে যাচ্ছে, সকালের নাস্তা হয়ে যাচ্ছে, তারপরে এই ব্যক্তিটা সকাল হচ্ছে। আর একজন মানুষ ওই রাত্রে কি করছে, ঘুমাইছে, আমি বলি খারাপ কথা, জানোয়ারের মতো ঘুমাইছে, যেমন খায় আর ঘুমায় আর কোনো চিন্তা নেই, এভাবে ঘুমাইছে, টাকা ইনকাম করে আর খায়, এই তার কাজ, আর কোনো কাজ নাই, তার সকাল হয় ওই জানোয়ারের। এরা খাওয়ার ঘুম ছাড়া কিছু বোঝে না, কারণ শয়তানের উপরে এমন ভাবে সওয়ার হয়েছে যে শয়তানের গিট্টি থেকে সে বের হতে পারতেছে না। তা আকরিনা, শয়তান অন্তরঙ্গ বন্ধু, খারাপ বন্ধু হয়ে যায়। প্রত্যেক ইমানদারের উচিত যে শয়তান যেন আমার বন্ধু না হতে পারে, শয়তানকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করা চাইছি, ফেরেশতা যেন আমার বন্ধু হয়, ফেরেশতাকে যেন আমি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, এভাবে চলার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমের এই হেদায়েতের উপর আমল করবার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন, ইসলামী ব্যাংক আগারাপা শাহজালাল ব্যাংক থেকে যে মুনাফা দেওয়া হয় তা কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ, পরিপূর্ণ হালাল না, নাম দেয় হালাল, কিন্তু বিজ্ঞ মুক্তি এনে একরাম অনেকবার যাচাই বাছাই করে দেখেছেন, এগুলো তারা হালাল ভাবে করতে পারে না, এই সিস্টেম আমাদের দেশে এখনো নাই। হ্যাঁ, সাইনবোর্ড দিচ্ছে, এই সাইনবোর্ডের কারণে ইমানদারদের ধোকা খাওয়া জায়েজ হবে না। দুই, যদি কারোর সাথে ব্যবসায়িক লেনদেন করা হয় আর সে যদি হিসাব না দিয়ে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়, তাহলে সে টাকা বৈধ নাকি অবৈধ? ব্যবসায়ীর ক্ষেত্রে যদি লেনদেন করা হয়, লেনদেনের বিভিন্ন পদ্ধতি আছে, যদি ব্যবসার লাভ দিবে এই এই সিস্টেমে করা হয়, তাহলে তার হিসাব করার পরে লাভের অংশ থেকে দিলে জায়েজ আছে, ভাগ্য একটা বুঝ দেওয়ার চেষ্টা করে, এই বুঝ নিয়ে টাকা নেওয়া জায়েজ নাই। লাভের অংশ থেকে যে আলোচনা থাকবে, পার্সেন্টেজ থাকবে, অর্ধেক হোক, 40-60 হোক, 60-40 হোক, 70-30 হোক, 70-30 হোক, যেটা আলোচনা হতে পারে, আলোচনার ক্ষেত্রে কোনো বাধা নাই। তবে মূল পুঁজি হিসাব করার পরে লাভের অংশ থেকে ওই পরিমাণ টাকা যখন দিবে তখন নেওয়া জায়েজ হবে। আর যখন আমি জানবো যে সে আসলে এইভাবে হিসাব করে দিচ্ছে না, স্বার্থভাবে দিচ্ছে, তখন এই টাকা না নিয়ে তার থেকে বৈধ পন্থায় লেনদেন করার চেষ্টা করা। প্রশ্ন, তকবীর উলার সময় কতক্ষণ পর্যন্ত থাকে বোঝায় বললে ভালো হয়। তকবীর উলার তিনটা স্তর। একটা স্তর হলো সবচেয়ে উত্তম তৎকালীন, সেটা হলো ইমাম সাহেব যখনই তাকে আল্লাহ আকবর বলবেন, সাথে সাথে আমি আল্লাহ আকবর বলবো, ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষ করার আগে, শুরু করার আগেই আমার তকবীর হয়ে যাবে সাথে সাথে এক কথায়। এটা তৎকালীন সবচেয়ে উত্তম তকবীর উলা। দুই নম্বর হলো সূরা ফাতিহা শেষ করার আগে, এটাও তকবীর উলা। তিন নম্বর হলো রুকুতে যাওয়ার জন্য যে তাকবীর দিবেন ইমাম সাহেব, সেই তাকবীর দেওয়ার আগে যদি আমি ঢুকি সেটাও তকবীর উলা। যারা 40 দিন তাকবীরুল্লাহর জন্য ইহতেমাম করেন, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে অনেক ভাই ছিলেন তাকবীরুল্লাহর ইহতেমাম করে, 40 পুরাছে। 40 দিন যারা পুরা করেন, সবসময় চেষ্টা করা উচিত এক নম্বরটা, সেটা নাও যদি কখনো তিন নম্বরটা হয়ে যায়, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে যদি আমি শরীক হই তা সেটাও আমার জন্য তাকবীরুল্লাহ হবে। দুই, হুজুরি কলব নামাজ পড়তে হবে নতুবা নামাজ হবে না বোঝায় বললে ভালো হয়। হুজুরে কলব আরবি শব্দ, অন্তরকে উপস্থিত করা, মন ধ্যান চিন্তা উপস্থিত করে নামাজ পড়া, এটাকে বলা হয় হুজুরে কলব। এটা এইভাবে নামাজ পড়লে নামাজের দাম বেশি হয়, কিন্তু এইভাবে নামাজ যদি না আসে তাহলে নামাজ যেভাবে আসে সেভাবে পড়তে হবে, দায়িত্ব আদায় হয়ে যাবে কিন্তু সব পরিপূর্ণভাবে পাওয়া যাবে না। আর হুজুরে কলব আনার জন্য নেককার পরেজগার ব্যক্তিদের সাথে সম্পর্ক করে, জিকির আজকার করে, ওযিফা আদায় করলে এই সমস্ত ব্যক্তিদের নামাজের মধ্যে একাগ্রতা আসে, নিজে নিজে একাগ্রতা আনা যায় না সহজে। তিন, আস-সালাতু মিরাজুল মুমিন, অর্থ আল্লাহর সাথে দিদার করা, কিভাবে দিদার করবো বুঝে বললে ভালো হয়। আস-সালাতু মিরাজুল মুমিন অর্থ হলো নামাজ আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ। বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর কথাই বান্দা বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, এভাবে সব। এভাবে যখন বান্দা নামাজের মধ্যে এগুলো চিন্তা করে করে, আল্লাহকে চিন্তা হাজির করে, বান্দা যখন নামাজ পড়তে থাকে তখন আল্লাহ তাআলা বান্দার চিন্তার জগতের সামনে হাজির হয়। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলতে যে সিজদা গেলে সিজদা থেকে উঠতে মনে চায় না, মনে চায় আল্লাহ তাআলা কুদরতি পায় সিজদা দিয়েছি, আল্লাহ আমার আদর করতেছে, আরো একটু থাকো আরো একটু থাকো, তারপরে উঠতে হয় যে নামাজ তো শেষ করতে হবে। এই হলো এক প্রকারের নামাজ। এমন যদি চিন্তা হয় নামাজের মধ্যে, যদি এই ধ্যান হয় যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এইটা হবে আল্লাহর দিদার। আচ্ছা, বলে থানবী রহমতুল্লাহ আলী বলতেন, এক একটা অবস্থায় তিন তিনবার করে আল্লাহর কথা স্মরণ করবে। রুকুতে যে তিনবার আল্লাহর কথা স্মরণ করবে যে আমি আল্লাহর সামনে রুকু করতেছি, সিজদা যে এই কথা স্মরণ করবে আমি আল্লাহর সামনে সিজদা করতেছি, এভাবে তিন তিনবার স্মরণ করলে এক সময় নিজের মধ্যে এই চিন্তা চলে আসবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তখন নামাজের মধ্যে চুলকানিও আসবে না, নামাজের মধ্যে নামাজ হাতা ভাত করার চিন্তাও আসবে না, অন্য কোনো চিন্তাও আসবে না। এই নামাজের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সূরা মায়েদার আয়াত 11-তে আল্লাহকে কর্জে হাসানা দিতে থাকো, নিশ্চয়ই আমি তোমাদের গোনা সমূহ মাফ করিয়া দেব বুঝায় বললে ভালো হয়। কর্জে হাসানা, কর্জ মানে ঋণ, হাসানা মানে উত্তম ঋণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল মুজাম্মিল সহ বিভিন্ন সূরায় বলেছেন আমাকে কি দাও, কর্জ দাও। হাদিসে বলছেন যে এমন ব্যক্তিকে কর্জ দাও যে ব্যক্তি অভাবী না, ঋণগ্রস্ত না, যে ব্যক্তি কর্জটা নিয়ে কর্জটা শোধ করে দেয়। অভাবী মানুষকে ঋণ দিলে ঋণ দিতে শোধ করতে দেরি হয়, তাল বাহানা করে, টাকা নাই কোথেকে শোধ করবে, কিন্তু আল্লাহর তো অভাব নাই। আল্লাহ বলে বান্দা তুমি দুনিয়াতে ইবাদত বন্দি করে দান সৎকা করে আমাকে করজ দাও, এই করজ আমি হাশরের ময়দানে তোমাকে পরিশোধ করে দিব। তা কোরআন ও হাদিসে যত করজের কথা আছে সব করজের কথা হলো নেকামত, আর্থিক হোক, শারীরিক হোক, নামাজ রোজা হোক, দান সৎকা হোক, এগুলো হলো আল্লাহকে করজ দেওয়া, আল্লাহ তাআলার অ্যাকাউন্টে জমা রাখা। আর করজ দেওয়ার অর্থ হলো পাওনা তারকে দিয়ে দেওয়া হয়, তা আল্লাহ তাআলা হাশরের ময়দানে যেহেতু দিয়ে দিবেন এই জন্য এটাকে আল্লাহ তাআলা করজ বলছেন। রাতে নখ ও চুল কাটা নাকি অলক্ষণই বুঝে বললে বলা হয়, এটা সামাজিক নিয়ম, ইসলাম এটাকে কোনো আদেশ বিশেষ কিছুই বলে না। তবে ইসলাম বলে জুমার দিন বা বিশুদ্ধের দিন বা জুমার নামাজের আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উত্তম, সুন্নাত না। সপ্তাহে একদিন, উপরে গেলে 40 দিনের ভিতরে অবশ্যই কাটতে হবে, সপ্তাহে একদিন না হলে 2 সপ্তাহ না হলে 3 সপ্তাহে, 40 দিনের বাইরে যাওয়া যাবে না, বাকি যখন সুবিধায় তখন কাটা যাবে। এই ব্যাপারে ইসলাম কোনো ধরা বাঁধা নিয়ম নাই, সামাজিক নিয়ম এটা, এটা মানা এত জরুরি না, কিছুই না। তাহিয়াতুল ওযু নামাজ ও দুহুরুল মসজিদের নামাজ এক নিয়েতে 2 রাকাত একসাথে পড়লে হবে কিনা বুঝে বললে ভালো হয়। জি, এক নিয়েতে একাধিক নামাজ পড়া যায়। তাহিয়াতুল ওযু, দুহুরুল মসজিদ, সালাতুত তাওবা, সালাতুল হাজত, 4টা নামাজ আদায় করা যায় এক নিয়েতে। নফল নামাজ যেগুলো আছে, নিয়ত যত বেশি হবে সব তত বেশি হবে। তবে এই কথা মনে করেন না যে জীবনের উম্রি কাজা নামাজ 4 রাকাত বড় বড় 100 দিনের নিয়ত করুন, 100 দিন আদায় হয়ে যাবে, এইটা কিন্তু আমার ইচ্ছাতে আন্দাজ করলে হবে না। নফল নামাজের জন্য আল্লাহ তাআলা সব অর্জনের কিছু পদ্ধতি বাদাই দিয়েছে, যে বান্দা যেমন উদাহরণস্বরূপ আপনি মসজিদে আসতেছেন, নিয়ত করতেছেন আমি জামাতের সাথে নামাজ পড়বো, জুমা আজকে তাফসির হবে তাফসির শুনবো, আমার এক সাথীর সাথে দেখা হবে তার সাথে আলোচনা করবো, অমুক ভাই অসুস্থ তার সাথে তার অবস্থা জানবো, অমুক অভাবী আছে তার অবস্থা জানবো, যত নিয়ত করতে পারেন, নিয়ত যত বেশি হবে সব তত আসতে থাকবে আপনার আমল নামা। নফল নামাজের ধরন এরকম, বিবাহ স্বাধীন মধ্যে গেট বাঁধা রাস্তা এবং পুরা ঝিলিমিলি বাতি দিয়ে সাজানো জায়েজ কিনা বুঝে বললে ভালো হয় না, হিন্দুয়ানি প্রথা, গোনা, এগুলো থেকে বাঁচা দরকার। হুজুর, আমার বিয়ের সময় 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা কাবিন দিয়েছে, আমার 3 লক্ষ টাকা মোহর দেওয়ার তৌফিক নাই, 10,000 টাকা বেতনে চাকরি করি, যতদিন আমি স্ত্রীকে 3 লক্ষ টাকা না দিতে পারি তাহলে কি স্ত্রী ও সন্তান আমার জন্য হারাম কিনা বুঝে বললে ভালো হয় না? 1 নম্বর কথা হলো দেন মোহর বা মোহরানা সামর্থ্য অনুপাতে ধরার দরকার ছিল, সামর্থ্যের বাহিরে না, যার যেমন উপার্জন আছে সামর্থ্য আছে সে সেভাবে ধরবে। 2 নম্বর হলো যেটা ধরা হয়ে গেছে সেটা আপনার দিতেই হবে, এখন দেন আর পরে দেন, স্ত্রী এটার পাওনাদার, স্ত্রীর থেকে সময় নিয়ে আস্তে আস্তে শোধ করে দিতে হবে। আর যদি স্ত্রী কখনো অন্তরের থেকে মনের থেকে খুশি মনে আপনাকে মাফ করে দেয় তখন এটা মাফ হবে, কিন্তু মাফ চেয়ে আপনি মাফ করলে মাফ হবে না, বাহানা চাপ সৃষ্টি করে মাফ। স্ত্রী যদি মনের থেকে মাফ করে দেয় মাফ হয়ে যাবে, আর যদি আপনি জীবদ্দশায় শোধ না করতে পারেন তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার তেজ্য সম্পত্তির থেকে আগে স্ত্রীর মহরমা শোধ করতে হবে। এটা এত শক্ত মাসালা, মাসলায় যে লেখা হয় মিরাসের মাসলা, সিরাজের মাসলা আছে, মানুষের তেজ্য সম্পত্তিতে বন্টনের যে নীতিমালাগুলো আছে, নীতিমালার মধ্যে এই নীতিও আছে, মারা যাওয়ার পরে আগে তার স্ত্রীর মোহর শোধ না হয়ে থাকলে সেটা আগে শোধ করতে হবে। বিভিন্ন গ্রামগঞ্জ আছে, আমাদের গ্রাম এলাকায় একবার আমি দেখছি এই নীতি ব্যাপারে, আমি ওই সময় সবার সামনে বলে আসছি, জানাজার নামাজ আমি পড়াতে যাব, এলাকার লোক আসে, হুজুর ওনার মুরব্বী লোকটা যে ওনার স্ত্রীর থেকে 1.5 মরার টাকা মাপ নিয়ে আসি নিয়ে গেছে, যার ফলে যে কাকি আম্মা সাফা তো মনে 1.5 মর দিয়ে যায় নি, সাথে 1.5 মরটা মাফ করে দেয়, এটা মাফ হবে না, সাফার সম্পত্তি থেকে আদায় করতে হবে, এটা ফরজ, অবশ্যই ফরজ। এবং এই টাকাটা স্ত্রীর সম্পূর্ণ স্বাধীনতা আছে, তাকে আপনি হজ করান, তাকে অলংকার কিনে দেন, তাকে মালিক বানাই দেন, মালিক বানানোর পরে সে যদি ফেরত দেয় তাহলে ভিন্ন কথা, কিন্তু এই টাকা দেওয়ার আগ পর্যন্ত স্ত্রী হারাম হবে সন্তান হারাম হবে এইটা সহি কথা না। তবে হ্যাঁ, স্ত্রী যদি প্রথমবারে, যেহেতু মহিলারা নাই যেন মাতলা বলতেছি, স্ত্রী যদি বাসার রাত্রে বলতো যে 1.5 মহরের টাকা না দিলে আমার গায়ে স্পর্শ করতে পারবেন না, এই অধিকার তার ছিল, আমার দেশের মেয়েরা তো এই মাথা জানেই না, এটা যদি টাকা পাও না এটাও জানে না, যদি একবার গায়ে স্পর্শ করে দেওয়ার সুযোগ দেয় তখন আর তার আটকানোর অধিকার নাই, কিন্তু সে টাকা নিতে পারবে চাইবে, এটা তার পাও না, এই টাকা দিয়ে মূলত স্ত্রীর ভোগ করার অধিকার ইসলাম দিয়েছিল আমাকে, কিন্তু সেটা তো দিই না, বরং বাহানা দিয়ে মাপ পাওয়ার চেষ্টা করি, এটা কোনো অবস্থায় শোভনীয় না, বরং আস্তে আস্তে শোধ করতে থাকে। ব্যাংকের লোন হলে শোধ করতেন না, বিয়ে করেছেন 40 বছর, 40 বছর যদি ব্যাংকে লোন থাকতো 3 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা হয়ে যেত, মাসে মাসে 1,000 টাকা হয়ে যেত, অপরাধ নিয়ে দেওয়ার দরকার নাই, 1000 টাকা 500 টাকা দিয়ে দিয়ে লোন শোধ করতে থাকেন, আর না পারলে ইন্তেকালের আগে মোট ওসিয়ত করে যান যে আমার সম্পত্তি থেকে আমার এই ঋণ গুলো শোধ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের এই মাসআলা গুলো বুঝে এর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগতকে মাফ করে দেন। ইয়া আল্লাহ শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে যত গুনাহ করেছি ইয়া আল্লাহ, ছোট বড় সগিরা কবিরা শরীকি বিদাতি ইয়া আল্লাহ, জানা অজানা সকল প্রকার গুনাহ থেকে তওবা করেছি। আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগতকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন ইয়া আল্লাহ। বড় অসহায় আমাদের বাপ মারা যারা আমাদেরকে মানুষ করে নিঃস্ব হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ইয়া আল্লাহ। অনেকের বাপ মা তো সন্তানের থেকে খেদমত পাওয়ার আগেই বিদায় নিয়ে চলে গেছে ইয়া আল্লাহ। সে সমস্ত বাপ মার কবরে আঘাতকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। তাদের জীবনের সমস্ত রকম গোনাগাতকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়া আল্লাহ। তাদেরকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। আমাদের যাদের বাপ মা জীবিত আছেন সে সমস্ত বাপ মার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। আমাদের জন্য দুনিয়াতে সুখ শান্তির মাধ্যম, আখেরাতের নাজাতের রসিনা হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। একটা মাসুম বাচ্চা অসুস্থ ইয়া আল্লাহ, আরো 2-3 দিন ধরে অনেক ভাই বিভিন্ন অসুস্থতার কথা বলতেছে ইয়া আল্লাহ। আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ সকলের জন্য সুস্থতার ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। মাসুম বাচ্চারা তো নিষ্পাপ ইয়া আল্লাহ, তাদের গার্জিয়ানের ভুলের কারণে তাদের এই ভোগান্তি হয় ইয়া আল্লাহ। সমস্ত মাসুম বাচ্চাকে আপনি সুস্থতার ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। আমাদের যে আমাদের সাথে আমাদেরকে সুস্থতার সাথে হায়াতের তৈয়বার ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। আমাদের সকলকে ফেরেশতার বন্ধু হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। শয়তানকে বন্ধু বানানো থেকে সকলকে বিরত থাকবার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। শয়তানকে চিনে তার থেকে দূরে থাকবার ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। দূর দূর থেকে অনেক ভয়েরা আসে ইয়া আল্লাহ, এই যে সামান্য সময়টুকু রসিলা করে তাদের এবং আমাদের সকলের হেদায়েতের রসিলা হিসেবে কোরআনের এই মাহফিলকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। কোরআনের আলোচনাকে আমাদের সকলের হেদায়েতের খোরাক হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। আমাদের বাকি সময় আপনি বরকতের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। আমাদের হায়াতে বরকত দান করেন, সুস্থতায় বরকত দান করেন, নেকামলে বরকত দান করেন, আমাদের জান মাল ইজ্জত আপন নিরাপত্তার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। আমাদের সকলকে দীর্ঘ হায়াত লাভ করে বেশি বেশি নেকামল করে যাওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। বিশ্বের আনা ঠিকানা আছে ইয়া আল্লাহ, ফিলিস্তিন সহ ইয়া আল্লাহ বিশ্বের আনা ঠিকানা আছে যেখানে মুসলমানরা নির্যাতিত ইয়া আল্লাহ। সমস্ত মুসলমানকে সত্যিকারের মুসলমান হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। মুসলমানকে আপনার গায়েবী মদদ এবং সাহায্য দ্বারা জালেমের জুলুম থেকে রেহাই পাওয়ার ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন, আমাদেরকে আমাদের বিবিদেরকে রাবেয়া বন্দি হিসেবে কবুল করে নেন, আমাদের ছেলে মেয়েদেরকে ইয়া আল্লাহ আবেদা শাকেরা হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। আমাদের ঘরগুলোকে ইবাদতের ঘর হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। আমাদের সকলের পরিবার থেকে সকল প্রকার অশান্তিকে আপনি দূর করে দেন ইয়া আল্লাহ। সকল প্রকার অশান্তিকে আপনি দূর করে দেন ইয়া আল্লাহ। গুনাহ করতে করতে সকলের বাসাবাড়িগুলোকে জাহান্নামের আগুনে দাউদাউ করে চলতেছে ইয়া আল্লাহ। গুনাহের শাস্তি ইয়া আল্লাহ, গুনাহ থেকে আমাদের সকলের পরিবারকে আপনি রেহাই দান করেন ইয়া আল্লাহ। আমাদের পরিবারের সকল সদস্যকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবার ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। আমাদের সকলকে হালাল রিজিকের দ্বারা যথেষ্ট হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমাদের কাউকে দুর্ঘটনায় মৃত্যু দিয়েন না ইয়া আল্লাহ, কাউকে রোগ ইয়া আল্লাহ কোনো রোগে ভোগায় ভোগায় মৃত্যু দিয়েন না ইয়া আল্লাহ। কাউকে আমাদের হঠাৎ মৃত্যু দিয়েন না ইয়া আল্লাহ। মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করিয়ে, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যাওয়ার ফয়সালা করে দিয়ে ইয়া আল্লাহ, জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারি আল্লাহ আজকে মারা গেলে কালকে দুই দিন, ইয়া আল্লাহ তিন দিনের দিন সবাই ভুলে যাবে, সন্তান নদী একদিন কাঁদার পরে তাদের তারপরে আর বাপ্মার কথা মনে থাকে না। আমরা যেমন আমাদের বাপ্মার কথা ভুলে গিয়েছি, আমাদের বাপেরা যেমন দাদাদের কথা ভুলে গিয়েছিল, আমাদের সন্তানের এভাবে আমাদের কথা ভুলে যাবে। ইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যেন জান্নাতি বান্দা হয়ে বিদায় নিতে পারে সেই ফয়সালা করে দিয়ে, ইয়া আল্লাহ অন্ধকার কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত সওয়াব লাভ করতে পারি এমন কিছু সদকায়ে জারিয়া রেখে দেওয়ার তৌফিক দান করে। ইয়া আল্লাহ আমাদের মাল, আমাদের সময়, আমাদের সম্পদ, আমাদের মেধা সবগুলো দিনের কাজে ভালো কাজে ব্যবহার করবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ দুনিয়ার মোহ থেকে আমাদের সকলকে বেরিয়ে আসবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ আমাদের বন্ধুদেরকে বন্ধুত্ব বাড়িয়ে দে, আমাদের শত্রুদের আমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে দেন, আমাদের দুশ্মনদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে দেন। ইয়া আল্লাহ সকল প্রকার ভুল বোঝাবুঝি থেকে আমাদের সকলকে বেরিয়ে আসবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল, নেক দোয়া, নেক আশাগুলোকে কবুল করে নে। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।